وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো, তিনি তো অন্তর্যামী। أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না, তিনি সূক্ষ্ম দর্শী সম্যক অবগত। هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন, অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো, পুনরুত্থান তো তাহারই নিকট। أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন, অনন্তর উহা আকস্মিক ভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে। أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرٌ অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন, তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرٌ ইহাদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি। أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে, দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে, কাফিরের তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে, তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন, বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে। أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়েছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আর উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? কুল ইন্নামা আল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন। বলো, ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজূহুল লাযীনা কাফারু ওয়া ক্বীলা হাযাল লাযী কুনতুম বিহি তাদ্দাউন। উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাহিতেছিলে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতাআলামুনা মান হুয়া ফী দালালিম মুবীন। বলো, তিনি দয়াময়, আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি, শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতীকুম বিমাইন মাঈন। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছো কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি?